রোজ কেয়ামতের মহাসংকটময় দিনে শাফাআতের অধিকার থাকবে না কোনো পীর ফকিরের হাতে, থাকবে না কোনো নবী রসুলের হাতে, কিন্তু অধিকার থাকবে একজনের। তিনি কে? শাফাতের কান্দানি মোহাম্মদ রাসুল, আমার শাফাতের কান্দানি মোহাম্মদ রাসুল, ভুল ভুল শত ভুল বিলকুল ভুল, শাফাতের কান্দানি মোহাম্মদ রাসুল, আমার শাফাতের কান্দানি মোহাম্মদ রাসুল, সেই রাসুলের পথ ধরি ঈমান আমলে জিহাদ করি, সেই রাসুলের পথ ধরি ঈমান আমলে জিহাদ করি, নির্ভেজাল তাওহীদ আমার সংগঠনের মূল, নির্ভেজাল তাওহীদ আমার সংগঠনের মূল, শাফাতের কান্দারি মুহাম্মদ রাসুল, আমার শাফাতের কান্দারি মুহাম্মদ রাসুল, ভুল ভুল শত ভুল বিলকুল ভুল, শাফাতের কান্দারি মুহাম্মদ রাসুল, আমার শাফাতের কান্দারি মুহাম্মদ রাসুল, শতদল ছিন্ন করি আহলে হাদিস কায়েম করি, শতদল ছিন্ন করি আহলে হাদিস কায়েম করি, এসো ভাই জিহাদ করি জিহাদে মকবুল, এসো ভাই জিহাদ করি জিহাদে মকবুল, শাফাতের কান্দারি মুহাম্মদ রাসুল, আমার শাফাতের কান্দারি মুহাম্মদ রাসুল, ভুল ভুল শত ভুল বিলকুল ভুল, শাফাতের কান্দারি মুহাম্মদ রাসুল, আমার শাফাতের কান্দারি মুহাম্মদ রাসুল, শিববে দাতের ঝুঁটি ধরি আস্তা ঘুরে নিক্ষেপ করি, শিববে দাতের ঝুঁটি ধরি আস্তা ঘুরে নিক্ষেপ করি, রাসুলের নির্দেশ আমার কোরআন হাদিস মূল, রাসুলের নির্দেশ আমার কোরআন হাদিস মূল, শাফাতের কান্দারি মুহাম্মদ রাসুল, আমার শাফাতের কান্দারি মুহাম্মদ রাসুল, ভুল ভুল শত ভুল বিলকুল ভুল, শাফাতের কান্দারি মুহাম্মদ রাসুল, আমার শাফাতের কান্দারি মুহাম্মদ রাসুল, রাইকি আসার মাথায় বাড়ি সবাই মিলে কায়েম করি, রাইকি আসার মাথায় বাড়ি সবাই মিলে কায়েম করি, নির্ভেজাল তাওহীদ আর সুন্নতে রাসুল, নির্ভেজাল তাওহীদ আর সুন্নতে রাসুল, শাফাতের কান্দারি মুহাম্মদ রাসুল, আমার শাফাতের কান্দারি মুহাম্মদ রাসুল, আমার শাফাতের কান্দারি মুহাম্মদ রাসুল, আমার শাফাতের কান্দারি মুহাম্মদ রাসুল।